Ya Nabi, Ya Muhammad Rasul, Tumari Nurani Naam Imanir Mul. Habibi, Habibi Mala, Jope Jibikul, Tumari Nurani Naam Imanir Mul. Ya Nabi, Ya Muhammad Rasul, Tumari Nurani Naam Imanir Mul. Tumi Shahin Shah Bin Duniyar Ya Rasul, Tumi Kandari Shafaya Tere Ya Rasul, Tumare Premete Dhenete Mora Diwana Mashgul, Tumari Nurani Naam Imanir Mul. Ya Nabi, Ya Muhammad Rasul, Tumari Nurani Naam Imanir Mul. Tumai dekhe Arober Buke Sokole Bekul, Tumai Pe Kafir Bedinir Bhangiya Che Bhul. Tumi Makka Modinar Gul Bagi Char Ful, Tumari Nurani Naam Imanir Mul. Ya Nabi, Ya Muhammad Rasul, Tumari Nurani Naam Imanir Mul. Tumai Nachi Netaif Basira Pathor Mere Che, Tumai Bhalo Bese Waes Dandan Shohid Kore Che, Tumare Premete Diwana Sayam Allahu Rabbul, Tumari Nurani Naam Imanir Mul. Ya Nabi, Ya Muhammad Rasul, Tumari Nurani Naam Imanir Mul. Ek Budir Putuli Tumi Pouchhe Dile, Tumare Asol Porichoy Diye Tare Bhul Bhangile. Kalma Pore Budi Sune Tumi Sei Habibe Makbul, Tumari Nurani Naam Imanir Mul. Ya Nabi, Ya Muhammad Rasul, Tumari Nurani Naam Imanir Mul. Hasan Hosen chilo tomar praneri bulbul, bidai newate ke de chilo oi kobutar duldul. সবাই চাই মাখিতে দুই আখিতে তোমার চরণ ধুল, তোমারি নূরানি নাম ঈমানের মূল। ইয়া নবী ইয়া মুহাম্মদ রাসূল, তোমারি নূরানি নাম ঈমানের মূল। কিয়ামতের দিনে হবে সবাই বেসাহারা, তুমি হাবলি উম্মতি বলে হবে দিশেহারা। হাসরে এমডি মেহবুবকে দেখাইও কুল, তোমারি নূরানি নাম ঈমানের মূল। ইয়া নবী ইয়া মুহাম্মদ রাসূল, তোমারি নূরানি নাম ঈমানের মূল। হাবিবি হাবিবি মালা জপে জীবকুল, তোমারি নূরানি নাম ঈমানের মূল। তোমারি নূরানি নাম ঈমানের মূল।